সালাম আতুল্লাহ, জি ভালো, কেমন আছেন? হ্যাঁ, এই যে দনদাবতি যেতে হবে, দনদাবতি, হ্যাঁ আছে তো, কথা বলবেন? আচ্ছা, আপনি এলেন না? হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি এলেন না কেন? খবর দিনে বলে এলেন।